الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال المؤلف رحمه الله: الصلاة على الجنازة، جنازة الصلاة. جنازة الصلاة إر شدو جنازة الصلاة كيركم بربن ويتينو ها إبيكر لبنو ديكريتي এই সালাত কিরকম পড়বেন এ ব্যাপারে আলোচনা আসবে। আর আজকে সালাতুল জানাজে মুসলমানের উপর যাদের জন্য সালাতুল জানাজা পড়া উচিত ফরজ আর যাদের জন্য সালাতুল জানাজা পড়া ফরজ নয়, এসব দিক নিয়ে আলোচনা হচ্ছে। এখানে বলছেন والصلاه على الميت المسلم فرض كفايه, মৃত মুসলিম ব্যক্তির জানাজার সালাত আদায় করা ফরজে কিফায়া। এটা প্রসিদ্ধ, সবাই তো আসতে পারে না জানাজার সালাতে। যেমন আজকে এই মসজিদে আমরা সালাতুল জানাজা পাইনি আলহামদুলিল্লাহ, বেশিরভাগই থাকে, বাই চান্স একদিন মিস হয়, পরবর্তী থাকতেও পারে। তারা মেসেজ পাঠায়, মাগরিব মৌজুদ, আসর মৌজুদ, ঈশা মৌজুদ, অনেক সময় জুম্মার সালাতে উপস্থিত হয় না কিন্তু পরবর্তীতে হয়। তো সালাতুল জানাজা ফরজ কিফায়া, ফরজ আইন না। যদি ফরজ আইন হয় তাহলে মুশকিল, সবাইকে উপস্থিত থাকতে হবে, সারা আপনার শহরের মুশকিল, সম্ভব না। এটা হলো ফরজ কিফায়া। আস-সালাতু আলাল মাইতিল মুসলিমি ফরজ কিফায়া, ফরজ কিফায়া কিছু সংখ্যক লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এ হলো ফরজ কিফায়া। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে কয়েকটি হাদিস, এ থেকে তিনি উল্লেখ করছেন। বলছেন زيد بن خالد الجهني قلت قلت أن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم توفي يوم خيبر. الله رسول صلى الله عليه وسلم ایک صحابي خيبر الدين خيبر جد الدين مرغلا تهم صحابي اكرام الله رسول صلى الله عليه وسلم ارکسے تربية باقی بولن تو نبی کریم صلى الله عليه وسلم بولن صلوا على صاحبكم, তোমরা তোমাদের সাথীর সালাত আদায় করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরা সালাত করো, মানে তিনি করবেন না। তাই বলছেন ফাতাগায়্যারাত উজুহুন নাস লিযালিকা, তখন মানুষ লোকজনের মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেল। সবাই যে লোকটি সালাতুল জানাজা আল্লাহ নবী কেন করছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রং পাল্টে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না সাহিবাকুম গাল্লা ফি সাবিলিল্লাহ, তোমাদের এই সাথী আল্লাহর পথে এসে গুলুল করেছে, অর্থাৎ গনিমতের মাল খেয়ানত করেছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সালাতুল জানাজা আমি করবো না, তোমরা পড়ো। কি বলেন, অনিমতের মাল চুরি করা যায়, সেন্টারের মাল চুরি করা যায়, এখানে যাই আছে সেন্টার কর্তৃপক্ষ আমাদেরকে দেয়, তোমার ব্যক্তিগত কার্যে গিয়ে দাও, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, জায়জ হবে? তুমি যেটা স্বাভাবিক কারণ বুঝে নেওয়া মুশকিল, কিন্তু তুমি ফাঁক বুঝি, কিছু লোক আছে অনুসন্ধানে থাকে ফাঁক কিরকম, তোমার ভিতরে আল্লাহ কোপ রাখতে হবে, একটা জিনিস যেন সেন্টারের অথবা মসজিদের এদিক সেদিক না হয়। তুমি তোমার প্রতিষ্ঠা, তোমাকে যেরকম দিয়েছে অনুমোদন সেরকম তুমি পরিচালনা করো, একটা রিয়া একটা কম যদি ওর থেকে নিয়ে যাও তাহলে এটা কি হবে, গুলুল হবে, আমানতে খেয়ানত হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জানাজা সালাত করছেন না, বলছেন তোমরা পড়ো, সাল্লু আলা সাহিব, তার মানে আমি পড়বো না, তোমরা পড়ো। কেন? কারণটা কি বলেন? গনিমতের মাল চুরি করেছে। এটা কি করি মানে এমন ওই যে পুঁতি, পুঁতি দানা দেখেন গলায় হার পরে ওটাকে কি বলেন আপনারা? গুটি গুটি ছিদ্র পুঁতি বলেন, খালাস। একটা পুঁতি পাওয়া গেছে যার মূল্য দুই দিরহম হবে না, হালকা জিনিস, তাহলে বুঝা গেল অল্প জিনিসকে তুচ্ছ ভাববেন না। বলুন এটা আর কি খালি না আহত না। তবে যদি কেউ নিয়মতান্ত্রিক নেই সেটা আরেক কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, হেদায়ত দিন, আল্লাহ আমাদের গুনাহ আল্লাহ মাফ করুন। ভয় আছে তো আল্লাহ, সত্য বললাম না মিথ্যা? একটা রিয়া মানবেন না, একটা করম দিবেন না, বুঝছেন? চা পাতা এখানে আছে, চা পাতা এখানে বসে খান, ওকে নিয়ে যাবেন না তিনটে চিঠটা, কারণ আপনার এটা অনুমোদন নাই। চিনি আছে আপনার হলে হারে যাই, কারণ এরকম আগে এরকম হয়েছে, পূর্বে এখন তার সুযোগ কম, লোকজন আসতো না, ওই যে জুবরা টুবরা জুবন অথবা হালুয়া বালুয়া কেউ কেউ এরকম করতো সুযোগ যেভাবে নিয়ে যেত। আপনাকে দেওয়া হয়েছে এখানে আপনি খাবেন, ওটা নিয়ে যাওয়ার জন্য না। তো একটা নুসরিয়া জিনিস, একটা চকলেটই হোক, এটা আমানত, আপনি নিয়মতান্ত্রিক এটা বন্টন করবেন, আপনি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমার জন্য কেউ এরকম না করে, কি বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি জন্য সব গুনাহ মাফ করুন। অনেকে বুঝে না, এই যে পানিটা এক ভাই হয়তো আমার জন্য নিয়ে এসছে, ঠিক না? আমার জন্য আপনারা জানেন আমার জন্য নিয়ে এসছে, আমার আপনার সুযোগ বুঝে যদি আপনি নিয়ে যাননি পানিটা, দেখেন দুইটা কথা, এটা হালকা একটা জিনিস, একে হবে পানি, যদি আমি না আসি তাহলে সেন যেই বলুন তাহলে হয়তো সেন নিজে খাবে, আর মুশকিল, কিন্তু নিয়ে এসছে কার জন্য? আমার জন্য। তো আপনি এর তাড়াতাড়ি আসেনি সুযোগ বুঝে হারলে না, ইন্তাদর সবাই অপেক্ষা, নিয়ত মোতাবেক বেশ কম, নিয়ত মোতাবেক ফরক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আসলাম না তো আপনি নিয়ে যাবেন না, এটা যে এনেছে দেখবেন সে কি বলতে চায়, হয়তো সে নিয়ে যাবে, হ্যাঁ তার অনুমোদন ছাড়া আপনি নিতে পারবেন না এখান থেকে, হয়তো সে নিজে খাবে আর তার অনুমোদন নিয়ে। অনেক সময় আছে দেখবেন আমাকে হয়তো কেউ একটা জিনিস হাত দিয়ে দিল হালকা, অত আমি তাকে দিলাম, ও এটা গ্রহণ করে আমার সামনে আরেকজনকে দিয়ে দিল, অথবা আমি আরেকজনকে দিয়ে দিলাম, কি বলে এটা তার কাছে ভালো লাগবে? হ্যাঁ, তার কাছ থেকে অনুমতি নিতে হবে, আমার প্রয়োজন, আল্লাহ আপনাকে যে যাই দান করুন, উপস্থিত আমাকে বুঝতে হবে। অবশ্য আছে হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু দিতেন, তো এক পর্যায়ে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আতিহি আতকা মিন্নি, হে আল্লাহর রাসূল যে আমার থেকে বেশি গরিব ওকে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন إذا جاءك من هذا المال وأنت أو جاءك هذا المال وأنت غير مشرف ولا سائل فخذه فتموله أو تصدق به أو كما قال صلى الله عليه وسلم قلت إيه مال جدي تمر كتعشي تمر لوب شرع تمر যাসনা ছাড়া, ওটা তুমি তাকে বলনি, লুকও নাই তার কাছে, চাও নেই আর এসে গেছে, তাহলে এটা তুমি নিয়ে নিবে, এটা নিয়ে হয়তো তোমার কাজে রাখবে আর না হয় সৎকার করে দিবে, কিন্তু ফেরত দিতে নেই। কথা বুঝছেন? যে কেউ হাতিয়া দেয় নিয়ে নেবেন যদি হাতিয়ানের উপযোগী হয়, তবে এখানে আরেকটা কথা, এটা শুধু হাদিয়ার ব্যাপার না, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারের মাল, তাই না? সরকার প্রধান দিতেন, নিয়মতান্ত্রিক তার হক। একটা মানুষ হাদিয়া দিল আপনাকে, হাদিয়া দিয়েছে কিন্তু তার উদ্দেশ্য একটা দিলে দুইটা পাবো, এটা কিন্তু আর একটা মুশকিল। তো যারা এই নিয়তে দেয় এদের থেকে আপনি সাবধান থাকতে হবে। আপনি খুশি ওই সে যাবে স্বামী হজম হইল, ক্লাস নাই দুই মাস, নামটা যেন না কাটেন, নিয়ে আসলো আপনার কাছে হাদিয়া, কবুল করা যায়? ব্যাপারটা বুঝতে হবে। আর এইটা এই বছর এই বছর নয়, আগের বছর হয়েছে, একটা লোক নাম দিকে তিন মাস নাই, নাম কাটা একদম লাস্টে এসেছি। আমি বলো এটা হবে না, তুমি মুরব্বী হয়ে কিছুই ছাড়া এটা হয় না, এটা সেন্টারের পক্ষ থেকে আমি কিরকম ভাবে নিয়ে যাবো, এটা হচ্ছে ছাত্র হতে হবে। তবে পরে দশ থেকে বের হয়েছে রাস্তায়, তার কোম্পানি থেকে কি দুধ আর কি কি নিয়ে আসছে বুঝছেন? আমি গাড়িতে উঠবো বলছে হুজুর হুজুর হুজুর, বললাম কি? আমি বুঝতে পারছি কিছু হাত ইয়ে নিয়ে এসছে, আমরা এটা পয়সা টোসা নিয়ে নিয়ে এসছি। আমি বললাম এটা তো আমার এরকম হাদিয়া ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন ভালো লাগছে না, আপনি কি করে অন্য কাউকে দিবেন হাদিয়া? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, সব পাবে ওখানে, তারা রয়ে গেছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আমি মরে চলে গেলাম, কারণ এটা বাহ্যিক, তার নিয়ত ঠিক নাই। বাকি অল্লাহ আলম, হয়তো তার নিয়ত ঠিক তো জানি না, কিন্তু বাহ্যিক আচরণটা এরকম অল্লাহ আলম, আমার ভিতরে সন্দেহ লাগলো। কারণ এর আগে আমি তার নামে মানে নাম কাটা হয়েছিল অনেক আগে, তিন মাস পর এসছি, একদিন নাম লিখে করার নাই। যাই হোক, আমাদেরকে সব দিকে সচেতন থাকতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে বলছেন ويستثنى من ذلك شخصان شخصان فلا تجب الصلاة عليهما تيهن مصلاة هناك تأخذ جانينينا استغدت عمي هناك تجانينا بيهن بقي جانينا قوم جانين استغدت قال هناك لغة الدور سيحسن أقول رسوي جانات ولكن كي جاني أمي شخص من كتاب مطلع قريب نمد الشيطة شمبركو তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে, বড় বড় বিদ্যান যারা ওলামা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি হচ্ছি তুয়াইলিবু ইলম, তালিবু ইলম বলতেন না, ছোট একটা ছাত্র, দিনের শিক্ষা দিন শিক্ষার্থী, ছোট একটা ছাত্র। আর তুমি কিছুই জানো না, বড় আলেম। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের হৃদয়ের দিন। কিছু মানুষ অহংকারী, আমার জানা আছে তো ওখানে যাবো, আবার কথা বই প্রকাশ কথার দ্বারা এরকম বুঝে যায় সব জানে না, আপনি বেশি জানলেও আপনি নিজের নিজেকে আরেকজনের সামনে বলবো না বেশি জানি। হ্যাঁ আল্লাহ নিজে বলেছেন, তোমাদের খুব কম জ্ঞান দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তো প্রত্যেক মুসলমানের সালাতুল জানাজা আদায় করা কি বললেন? ফরজে কিফায়া। তবে এ থেকে দুই ব্যক্তি আলাদা, এদের উপর সালাতুল জানাজা পড়া ওয়াজিব নয়। এক নম্বর, আত্তিফুল লাযী লাম ইয়াবলুগ, ওই শিশু যে মারা গেছে নাবালিক অবস্থায়, এখন বালিগ হয়নি। এটা হচ্ছে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি রায়। আত্তিফুল লাযী লাম ইয়াবলুগ, যে শিশু বালিগ হয়নি আর মারা গেছে, তার সালাতুল জানাজা পড়া ওয়াজিব নয়। কিন্তু ওয়াজিব নয় বলেছেন, কিন্তু পরে আবার শুনবেন, মনোযোগ সহকারে থাকতে হবে সাথে। কেন? لان النبي صلى الله عليه وسلم لم يصلي على ابنه ابراهيم عليه السلام কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলে ইব্রাহিমের সালাতুল জানাজা পড়েননি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাতা ইব্রাহিম ইবনু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইবনু 18 শাহরান ফলাম ইউসাল্লি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছেন আর তার বয়স ছিল 18 বছর। ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেছেন যখন তার বয়স কত ছিল 18 মাস। ফলাম ইউসাল্লি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা আদায় করেননি। আখরাজাহু আবু দাউদ, শেষ পর্যন্ত শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিস সহীহ। এই গেল একজন। তো নাবালিক শিশুর সালাতুল জানাজা পড়া ওয়াজিব নয় বা ফরজ নয়। দুই নম্বর, আশ-শাহীদ, যে আল্লাহর পথে মারা যায়, কাফিরদের সাথে লড়াই করে নিজের জান বিসর্জন করে দিয়েছে, তার সালাতুল জানাজা পড়া ওয়াজিব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সালাতুল জানাজা পড়েননি, বুঝছেন? তাহলে শহীদ যদি হয়ে যায় তার সালাতুল জানাজা পড়া ওয়াজিব নয়। কিন্তু আলেমদের মতবিরোধ, কেউ কেউ পড়বেই না। বলেছেন পড়বেন, কিন্তু আহাদিস যখন দেখবেন তখন বুঝবেন পরবর্তী আলোচনা পড়বেন, পড়া উচিত। শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন, কিন্তু বলছেন ওয়াজিব নয়, বুঝছেন? ফরজ নয় কিন্তু পড়া মশরু, শরীয়ত সমর্থিত। এরপরে আসছে বিধান, ওয়ালাকিন যালিকা লা ইয়ানফি মশরুইয়াত আস-সালাতি আলাইহিমা বিদুন উজুব كما يأتي من الأحاديث فيهما في المسألة التالية. বলছেন এই দুইজনের সালাত জানাজা পড়া ওয়াজিব নয়, কিন্তু তার মানে এটা নয় এদের সালাত পড়া যাবে না। পড়া সুন্নাহ, বৈধ, তার বৈধতা অন্যান্য আহাদিস দ্বারা প্রমাণিত আছে। তাই বলছেন ওয়াতুশরাউ সালাত আলা মান ইয়াতি যিকরুহুম, যাদের আলোচনা আসছে তাদের সালাতুল জানাজা পড়া বৈধ, শরীয়ত সমর্থিত, মশরু'। আল আউয়াল, প্রথম, আত-তিফল, বুঝলেন? আগে কি বলেছেন ওয়াজিব নয় কিন্তু সুন্নাহ, মশরু', পড়া যায়, পড়তে পারে। প্রথম নম্বরে আত-তিফল, তিফল মানে কি ভাই? শিশু। ওয়ালাউ কানা সিকতান ওয়াহুয়া আল্লাযী ইয়াসকুতু মিন বাতনি উম্মিহি ক্বাবলা তামামি, যদিও বাচ্চার জন্ম হয়ে গেছে, মানে সিক্ত, গর্ভপাত হয়ে গেছে, সে তার মায়ের পেটে পুরো পরিপূর্ণতা লাভের আগেই যদি তার জন্ম হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায়, তবু তার জানাজার সালাত পড়া বৈধ। কিন্তু পরে বলবেন, দেখবেন 4 মাস হওয়ার পর, তোমার বাচ্চা 5 মাস হয়েছে, জন্ম হয়ে গেছে, মৃত্যু সম্ভব না অসম্ভব? এরকম হয় 7 মাস, 8 মাস, এমনকি অনেক সময় 9 মাস। এলে কিছুদিন বাদ করবে আমি যে বললাম না সালাত জানাজা। হ্যাঁ, আমার আত্মীয় এই প্রথম ছেলে কালকে মনে হয় আজকে জন্ম নিলে, গতকালকে রিপোর্ট ভালো, সুবহানাল্লাহ, আর যখন জন্ম নিল দেখা যায় মৃত, আল্লাহ 9 মাস অতিবাহিত হয়েছে, সুন্দর, ভালো জন্ম নিয়েছে, একদম দেখা যাচ্ছে তরুতাজা বাচ্চা, আর দেখে বলতাম জিন্দা। তো শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন রহমতুল্লাহ আলাইহি, শিশুর সালাতুল জানাজা পড়া বৈধ যদিও সে সিক্ত হয়, অর্থাৎ সে সম্পূর্ণ হওয়ার আগে যদি সে তার গর্ভপাত ঘটে আর জন্ম নিয়ে মানে মায়ের পেট থেকে বের হয়ে আসে তাহলে তার সালাতুল জানাজা পড়া বৈধ। এক্ষেত্রে দুইটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তিফলু ইসাল্লা আলাইহি ওয়া ইয়ুদআ লিওয়ালিদাইহি বিল মাগফিরাতি ওয়ার রাহমা রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাঈ ওয়া গায়রুহুমা বিসনাদিন সহীহ। তিফল শিশু আর কোন অন্য রিওয়ায়াত এসেছে সিক্ত, সিক্ত মানে যে পড়ে গেছে মায়ের পেট থেকে অথবা গর্ভপাত হয়ে গেছে, তো এই অবস্থায় তার সালাতুল জানাজা হবে আর তার মা বাবার জন্য মাগফিরাত আর রহমতের দোয়া করা হবে। জানাজা শুধু শিশু হলে জানাজার সালাতের দোয়া আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবার জন্য দোয়া। এই হাদিসটা বোঝা গেল সে তো নিষ্পাপী মুসলমানের বাচ্চা মাশাআল্লাহ আল্লাহ তুল জান্নাতি সুবহানাল্লাহ। যদি কারো সন্তান এরকম যায় তো আলহামদুলিল্লাহ মনে করো আল্লাহর ফজল আল্লাহর পক্ষ থেকে। এই বাচ্চাটা কিয়ামতের দিন তোমাকে আগে নিয়ে যাবে জান্নাতে, বললে আল্লাহ আমি যাবো না যতক্ষণ পর্যন্ত আমার মা বাপ আমার সাথে না যাবে জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ কত ভালো, যার সন্তান মারা গেছে সে সওয়াবের আশা রাখবে আলহামদুলিল্লাহ। আর যদি তুমি হায় হুতাশ করো সব নেই তাই না? আচ্ছা এখানে কিছু আছে যার সন্তান মারা গেছে সে শৈশব কালে কয়জন আছে হাত তুমি দেখেছেন? অনেক অনেক নয় 1 2 3 4 5 6 বলেন আলহামদুলিল্লাহ। যাদের সন্তান গেছে সওয়াবের আশা রাখবে এর বদলে তুমি জান্নাত পাবে। আল্লাহকে বলো আল্লাহ একে আমার জন্য আখিরাতের যখিরা বানাও নিয়মা। তাই ওরম হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো সন্তান মারা যায় সন্তান যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমার বান্দার প্রিয় পাত্রকে তোমরা নিয়ে গেছো কাবাতুম সামারাতু আলিহি তার জীবনের টুকরাকে তোমরা নিয়ে গেছো। তো যখন নিয়ে গেলে তখন সে কি বলল? ফেরেশতাকে বললেন হামিদাকা ওয়াস্তারজা, হে রব সে তোমার প্রশংসা বর্ণনা করেছে আর ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন উবনু লিআব্দি বাইতান ফিল জান্নাহ ওয়া সামুহু বাইতাল হামদ, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো ঘর তৈরি করো আর এই ঘরের নাম রাখো বাইতুল হামদ প্রশংসা। সোচেন যার বাচ্চা গেছে আলহামদুলিল্লাহ নিয়মা, আর দেখলেন তো সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ আদম সন্তান কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা ছেলে যারাই হয়েছেন ছেলে শৈশবকালে চলে গেছে পল্লকালে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম ছিল আবুল কাসিম কারণ তার প্রথম ছেলের নাম ছিল কাসিম। আরেক ছেলে ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ। তাই আবদুল্লাহর ক্ষেত্রে কেউ কেউ বলেছেন তার দুই নাম, তার আরো দুই নাম আছে রাহাত তৈব ও তাহের, আর কেউ বলেছেন আলাদা আলাদা দুইজন এই জন্য মতবিরোধ। কিন্তু বিশুদ্ধ এক্ষেত্রে সহি কথা হল কাসিম আবদুল্লাহ আর আবদুল্লাহরই আরো দুই নাম তৈব ও তাহের, তাহলে কয়েছেন আলাদা এখানে দুইজন। আর আরেকজন হচ্ছেন ইব্রাহিম যার কথা আগে শুনলেন আলাইহিম সালাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তানের আগে বগিয়ে চলে গেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই যার সন্তান দেয় আল্লাহ শুকর আদায় না, সবর করতে হবে। সবর না করলে কিন্তু বাইতুল হারাম পাবেন না, ঠিক না ভাই? সবর না করলে বাইতুল হারাম পাবেন না, কারণ হাদিসে কি এসছে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, বলতো আমার বান্দার জিগরের টুকরা, কলিজার টুকরাকে তোমরা নিয়ে গেছ। তখন সে কি বলল, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, আবার ইন্না লিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আপনার জন্য বাইতুল হারাম ঘর তৈরি করা হবে জান্নাতে। আল্লাহ আমাদের হেদায়ত দিন, বুঝার তৌফিক দিন। এই গেল বাচ্চা সালাতে জানাজা পড়া, সহিহ সঠিক শরীয়ত সমর্থিত বৈধ। এক্ষেত্রে আর একটা হাদিস বলছেন, عن عائشة رضي الله عنها قالت أتي رسول الله صلى الله عليه وسلم بصبي من صبيان الأنصار فصلى عليه، قالت عائشة فقلت طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل سوءا ولم يدرك، قال أو غير ذلك يا عائشة، خلق الله عز وجل الجنة وخلق لها أهلا وخلقهم في أصناف آبائهم، وخلق النار وخلق لها أهلا وخلقهم في أصناف آبائهم. أخرجه مسلم والنسائي وغيره. أنصاري ایک صحابي ایک سنتان বা আনসারদের এক সন্তান আনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার লাশ আনা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত জানাজা পড়লেন। ওই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর জন্য কতই না সুসংবাদ, তুবা লিহাদা, সে হলো উসফুর মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের ও চড়ুই পাখি সমূহের একটা চড়ুই পাখি, সে একটা খারাপ কাজও করেনি আর খারাপ কাজ করার মতো সময় পর্যন্ত সে পৌঁছায়। তখন যখন মা আয়েশা কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই কথা ছাড়া অন্য কিছু তুমি বলতে পারো না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালাক আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল জান্নাহ ওয়া খালাক লাহা আহলান ওয়া খালাকহুম ফি আসলাবি আবাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন আর এই জান্নাতের অধিবাসীদেরকেও সৃষ্টি করেছেন। আর এদেরকে সৃষ্টি করেছেন কোন সময় বলছেন, ফি আসলাবি আবাইহিম, তাদের বাপদের মেরুদণ্ডে থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন হিসেবে জান্নাতবাসী। আর আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছেন আর তার অধিবাসী যারা ওদেরকে সৃষ্টি করেছেন, ও খালাকাহুম ফি আসলাবি আবাইহিম, বাপের মেরুদণ্ডে থাকা অবস্থায় ও হচ্ছে কি জাহান্নাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি এরকম বলো না, এটা হচ্ছে আখরাজাহু মুসলিম। এক্ষেত্রে শুনেন ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেসব ওলামা নির্ভরযোগ্য তারা একে একমত, অর্থাৎ নির্ভরযোগ্য ওলামা ইকরাম একমত, আলা আন মান মাত মিন আতফালিল মুসলিমিন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, মুসলিম শিশুদের মধ্যে থেকে যদি কেউ মারা যায় তো কি হবে, জান্নাতি আওয়াত, ওলামাদের একমত। কিন্তু এই হাদিসটি এদের তো বুঝলে সবাই ইহা আমরা কেউ জানি না, এর জবাব হচ্ছে, ওয়াল জবাব আন হাযাল হাদিস আন্নাহু লাআল্লাহু নাহা আনিল মুসারাআতি ইলাল কত্ঈ মিন গায়রি দলীল, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বে ব্যাপারে তাড়াহুড়া করে কথা বলতে নিষেধ করেছেন দলিল ছাড়া, অথবা তিনি এটা বলেছেন ওই সময় যখন তার এই ইলম ছিল না যে মুসলমান শিশুরা জান্নাতি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসাথে সবে ইলম আসেনি তো, তাই না ভাই? আস্তে আস্তে করে এসেছে। তো প্রথমে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শিশুদের ব্যাপারে আল্লাহ পাকের কি সিদ্ধান্ত তা আগে জানেনি, তাই এরকম বলেছেন। দুইটা জবাব বলেছেন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, এটাই শেখ নাসিরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন। প্রথম নম্বর, সম্ভবত তিনি যে একথা বললেন আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন আর জান্নাতের অধিবাসীদেরকে সৃষ্টি করেছেন কোন সময়, যখন তারা তাদের বাপদের মেরুদণ্ডে থাকে ওই সময় সে কি জান্নাত। আরেকটা, শিশুদের সৃষ্টি জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামের অধিবাসীদেরকে সৃষ্টি করেছেন, ওরা তাদের বাপেদের বাপদের মেরুদণ্ডে থাকলেও ওরা কি হয়েছে জাহান্নামী। তো ইমাম নবী রহমতুল্লাহ আলী বলছেন মুসলিম শিশুগণ যারা শিশু অবস্থায় মারা যাবে ওরা সর্বসম্মতিক্রমে ওলামাদের ইজমা উম্মাহ ওরা সবাই কি জান্নাতি। এবারে এই হাদিসের দলিল জবাব, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এরকম দলিল ছাড়া অকাট্যভাবে কোন কথা বলতে নিষেধ করেছেন, এরকম বলবে না, না জানলে বলবে না, কথা বলছেন। এইগুলো একটা। আর আরেকটা, হয়তো এ কথা বলেছেন তার কাছে এই ইলম আসার পূর্বে যে মুসলিম শিশুগণ মারা গেলে ওরা কি হবে জান্নাতি আলাতুল, এই জ্ঞান আগে ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই তিনি এর আগে এই হাদিসটি বলেছেন। পরে যখন জানলেন মুসলিম শিশুরা জান্নাতি তখন আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন কথাটা? এদের আমরা বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, কি বলা বাবা বাকিটা বলুন, আলিমুল গায়ব নন, কি বলবেন? আলিমুল গায়ব নন, আলিমুল গায়ব কে? আল্লাহ। আকীদা ঠিক আছে তো? কেউ ঘুমাচ্ছে না তো? ওরা আবার বলল না আমার, আমি বাংলাদেশ থেকে কত লোক এখানে আসে দর্শে অনেকদিন যাব, তবুও তার এটা ওখানে রয়ে গেছে। হ্যাঁ, নবী কি আলিমুল গায়ব দর্শে আসে আর দেয় আর কি, কিছু বুঝে না। আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন, তোমাকে উৎশক্তি দিয়েছেন, তুমি কি বুঝো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব হতেন কত কাজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে জানতে পেরেছেন ভুল হয়েছে, কোরআন বের করে নবীর সুন্নাহ বের করে। যদি আলিমুল গায়ব হতেন তাহলে তার সাথে কি এরকম ভুল হতো? দেখেন সূরাতুত তাহরীম একটা উদাহরণ আপনাদেরকে দিই, বর্ণনা বিস্তারিত বর্ণনা করব না। প্রথম আয়াতে ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাররাল্লাহু লাকা তাবতাগি মারযাত আযওয়াজিক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সে জিনিস আপনি কিভাবে আপনার স্ত্রীর সন্তুষ্টির জন্য বা সন্তুষ্টির অন্বেষণে আপনি কিভাবে ওই হালাল জিনিসকে হারাম করে দিলেন? লিমা তুহাররিম, দেখেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব হতেন তাহলে এরকম করতেন? কোরআন এর জবাব এর করবেন আজকে। হ্যাঁ, যারা মুশরিক পর্যায়ের কথিত মুসলিম এদেরকে বুঝাবেন, তো তোমার কি বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন? যদি জানতেন তাহলে তার জানার বিরুদ্ধে অমর করলেন কেউ, ঠিক না? তুমি বলো সবই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, তাহলে ভুল করলেন কেন? তার মর্যাদা বেশি, আলহামদুলিল্লাহ। এই মর্যাদা কে দিয়েছে তাকে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, তার নিজের পক্ষ থেকে মর্যাদা পেয়ে গেছেন। একেবারে ওই যে একটা পঙ্ক্তি আছে আরবি, বালাগাল উলা বিকামালি, বলেন কিনা কসাবাত দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালি সল্লু আলাইহি ওয়া আলি। আপনারা তো খুব খুশি, আমি যদি এখানে লাগিয়ে দিই তো আপনারা আমার সাথে এরকম বলবেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম, খুব ভালো লাগে, বেদাত খুব সুন্দর লাগে। আর বেদাতি মজলিসে বসে ঘুমও আসে না, ঠিক না? ঠিক বেদাত করছে তো হুল হুল করে ঘুম বলা হবে না? এতে রয়েছে শিরকের গন্ধ। বালাগাল উলা বিকামালি, অর্থ শুনে তিনি তার নিজ পরিপূর্ণ গুণে উচ্চ মর্যাদায় পৌঁছেছেন নিজ। আর আমরা আগে কি বললাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কি মর্যাদা পেয়েছেন, টাকা পকড়ি পেয়েছেন, আর এখানে তারা বলছে বালাগাল উলা বিকামালিহি। হি মানে কে? এখানে উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি তার পরিপূর্ণ গুণের মর্যাদায় সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছেন। তো তার পরিপূর্ণ গুণ যেটা আলহামদুলিল্লাহ আমরা বুঝি পরিপূর্ণ গুণ, এই মর্যাদা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মধ্যে কিরকম মর্যাদা? এরপরটা শুনেন, কাশাফাত তুজা বিজামালিহি, হি তিনি অন্ধকার দূর করেছেন তার নিজ সৌন্দর্য দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ সৌন্দর্য দ্বারা অন্ধকার দূর করেছেন। তাহলে দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আপন চাচাকে হেদায়েত দিতে পেরেছেন, তো অন্ধকার দূর করলেন কিরকম? হ্যাঁ, অন্ধকার দূর করেছেন কে? আল্লাহ। তাকে যতটুকু পাওয়া দিয়েছেন ততটুকু, এর থেকে বেশি না। তাই কাশাফাত তুজা বিজামালিহি, কেউ যদি বলে কাশাফাল্লাহু তুজা বিহি, এটা সহ, তার মাধ্যমে আল্লাহ শিরক আর কুফরের অন্ধকার দূর করেছেন, আল্লাহ দূর করেছেন, হ্যাঁ সহ। কিন্তু তুমি এখানে বলো কাশাফাত তুজা বিজামালিহি, শিরকের গন্ধ আছে? আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা পেয়েছেন তার নিজ গুণে না আল্লাহর পক্ষ থেকে? আপনি বলেন তার নিজ গুণ, তার নিজ গুণ কিরকম? তাকে এই গুণ কে দিল? যদি আপনি বলেন এই গুণটা কে দিল? গুণের মালিক কে? তার মালিক কে? সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর সাথে কারো তুলনা হয় না, আল্লাহ আল্লাহ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নেই। আকীদা রাখবেন ঠিক। যাই হোক, আমরা এর থেকে জানলাম ছোট বাচ্চা যদি মারা যায় নাবালক, তার সওয়াব জানাজার পর বৈধ, এমনকি মায়ের পেটে ছিল চার মাস, তারপর বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমি দেখছি শেখ হাফিজুল আলবানি, আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী, এক আরো অন্যান্য আমাদের আবার জানা মতে আর কি, ইবনে উসাইমিন বলেছেন বাচ্চা যদি চার মাস হয়ে মারা যায়, চার মাস হয়ে গেছে পরিপূর্ণ, তারপরে গর্ভপাত ঘটে, তাহলে তার সালাতুল জানাজা পড়া হবে, কারণ বাচ্চা চার মাস হয়ে গেলে তার মধ্যে রূহ এসে যায়। কয় মাস পর রূহ আসে? চার মাস। চার মাসের পর যখন রূহ এসে গেল, তখন সে বাচ্চা পরিপূর্ণতা লাভ করেছে, হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হয়নি, কিন্তু সে কি হয়ে গেছে? তোমার সন্তান হয়ে গেছে। তাই চার মাসের পর যদি বাচ্চা জন্ম নেয় মৃত, তাহলে তার সালাতুল জানাজা পড়তে হবে বা পড়া বৈধ, উচিত। বুঝতে পারছেন? কেউ কেউ বলবেন জরুরি, পড়তেই হবে, কারণ আপনারা হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিশুর সালাতুল জানাজা পড়তে হবে আর তার মা বাবার জন্য দোয়া করতে হবে। কিন্তু শেখ আসাদুদ্দিন আল বারী বলছেন এটা ফরজে কিফায়া বা ওয়াজিব না, কিন্তু পড়া উচিত। এটা বোঝা গেল, কেউ কেউ বলেছেন পড়তেই হবে, আমরা আলহামদুলিল্লাহ ছাড়ব না, বুঝলেন, ছাড়বেন না। তার হয়ে গেল বাচ্চা, বাংলাদেশ লোকজন কি জানাবেন? যদি কেউ আমল না করে তাহলে কি করা যায়? বাচ্চা চার মাস পরিপূর্ণ, আপনার বাচ্চা রুহ এসে গেছে, আপনার বাচ্চা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আচ্ছা, আপনি কি চান আপনার বাচ্চা আপনার জন্য সুপারিশ আল্লাহর দরবারে? আপনি চান? কে কে চায় না? হাতে চায় না, কথা ভাবলি হাত তুলবেন। আচ্ছা বলো, তাহলে কে কে চান হাত তুলেন? মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু কত না বুঝে কে, আল্লাহ আমাদের বোঝা তো অভিজ্ঞ ইনশাআল্লাহ। মাঝে মাঝে এরকম করা উচিত যেন আপনাদের মনটা আমাদের দিকে থাকে, ঠিক না? মন লাগবে বলে ওই যে ঘরের লোকজন ওই যায় ওই যায়, অন্ধ বলে ওই যায় ওই যায়, এটা একটা কথা হলো জেনে বুঝে আমরা কথা বলবো আর ইজাজত করবো। আল্লাহ আমাদের বোঝা তো অভিজ্ঞ। আচ্ছা, কোন কোন আলেম বলেছেন বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পরে হ্যাঁ যদি আওয়াজ না দেয় তাহলে সালাতুল জানাজা হবে না, আছে কথা, কিন্তু এটা হাদিস সহিহ না, হাদিস যঈফ, হাদিস যঈফ, এই যঈফ হাদিস গ্রহণযোগ্য না। বাচ্চা চার মাস অভাব, তারপরে জন্ম হয়েছে অথবা গর্ভপাত ঘটেছে, এই অবস্থা কি হবে? সালাতুল জানাজা পড়তে হবে আলহামদুলিল্লাহ। এই গেল তেবিল শিশুর বিধান। এরপরে হচ্ছে শহীদ, শহীদেরও সালাতুল জানাজা পড়া যায় কিন্তু ওয়াজিব নয়। মাশাআল্লাহ, শেখ হাসিনুদ্দিন আলবানী, আল্লাহ থেকে জান্নাতুল ফিরদৌস দান। হ্যাঁ, হানফি মজমত পড়বে না, জানেন কিনা আপনারা যে আল্লাহর পথে শহীদ হয়েছে সালাতুল জানাজা নেই, মজুদ হাদিস মজুদ। কিন্তু এখানে কি সুন্দর বলছে শেখ হাসিনুদ্দিন আলবানী, শহীদদের সালাতুল জানাজা পড়া ওয়াজিব নয় কিন্তু পড়লে জায়েজ, পড়ে জায়েজ। এক্ষেত্রে হাদিস দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে পড়েছেন। প্রথম নম্বর হাদিস, আন শাদ্দাদ ইবনে আল-হাদ আন রাজুল মিন আল-আরাব জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فآمن به واتبعه ثم قال أهاجر معك فلبثوا قليلا ثم نهضوا في قتال العدو فأتي به النبي صلى الله عليه وسلم يحمل قد أصابه سهم ثم كفنه النبي صلى الله عليه وسلم في جبته ثم قدمه فصلى عليه أخرجه النسائي وغيره بإسناد صحيح. إك بدوين إك بكتي أسلم عربي আরামি ছিলেন, আরামি বেদুন, এক বেদুন এক ব্যক্তি আসলেন আল্লাহর কাছে, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলেন। তারপর বললেন উহাজিরু মাআক, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে হিজরত করতে চাই, অর্থাৎ হিজরতের আপনার কাছে আসতে চাই। তো কিছুক্ষণ ওখানে অবস্থান নিলেন, সুম্মা জাহাদু ফী কিতালিল আদু, তারপরে শত্রুদের সাথে লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত হলেন। তারপরে বলছেন এই রূপটি, তাহলে এই রূপটি ইসলাম কবুল করলো, তারপরে সেও কি হয়ে গেছে? সুবহানাল্লাহ, লড়াইয়ে ঈমান এনেছে, সেও জিহাদে শরীক হয়ে গেছে। তারপরে ওই রূপটিকে আনা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাদ আসাবাহু সাহম, তীর, তীর বিদেশে মারা গেছে, তীর বিদার কারণে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার যে জুব্বা ছিল, কাফান নবী সাল্লাল্লাহু আলাইহি জুব্বাতি, হা যদি কোন নবী বেশি স্পষ্ট নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার জুব্বাতি, তার নিজের কাপড় দিয়ে জমা দিয়ে তাকে কাফান পরালেন। তারপরে সুম্মা কদ্দামাহু, তারপরে তাকে আগে করে তার সালাতুল জানাজা পড়লেন সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। এর দ্বারা কি বোঝা গেল? শহীদের সালাতুল জানাজা বুঝল না বুঝল? মাশাআল্লাহ, স্পষ্ট কিনা? অন্য হাদিস, ان رسول الله صلى الله عليه وسلم امر يوم احد بحمزه وسجي ببرده ثم صلى عليه فكبر تسع تكبيرات ثم اتي بالقتلى يصفون ويصلي عليهم وعليه معه. قلت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন নির্দেশ দিলেন হামজাকে আনার, হামজার ব্যাপারে। তখন তাকে একটি চাদর দিয়ে তাকে ঢাকা হলো, তারপর তার সালাত জানাজা পড়লেন, আর তাতে নয় তকবীর দিলেন, কত তকবীর? আপনারা কি বলেন, শুধু চার তকবীর না আরো বেশি আসে? হ্যাঁ বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নয় তকবীর দিলেন। আর এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি সংখ্যা, চার তকবীর থেকে আরো বেশি দেওয়া যায়। পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ যে নয় তকবীর পর্যন্ত তকবীর দেওয়া যায়। তো সালাতুল জানাজা পড়লেন হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু কে আমরা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, শহীদদের নেতা হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বলছেন তারপরে আরো লোকজন আনা হলো, কাতারবন্দি করে রাখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সালাতুল জানাজা পড়লেন, আর তাদের সাথে ইনার সালাত আদায় করলেন। অতএব বোঝা গেল এই রওয়ায়েতটি বলছেন আখরাজাহু ত্বাহাবী ফি মাআনি আল আহাদ ওয়া ইসনাদুহু হাসান রিজালুন কুল্লুহুম সিকাত মারুফুন ওয়া ইবনু ইসহাক কাদ সারাহা বিল হাদীস ওয়া লাহু শাওয়াহিদ কাসীরা ذكرت بعضها في التعليقات الجياد للمسألة. بلشن اي حديثتي امام طحاوي رحمة الله عليه معنى جاتاري من لك ورجل اي الصلاة حسن ار امام طحاوي حن في مذهب المحدث استبتشن امام طحاوي بشش كوري حن في مذهب المحدث جدريل المحدث رحمة الله عليه الحديثتي كي روحن جدو دايهم اي دي حديث قل لك وري اسكي دور سحنش يشكوتشي কারণ পরে আলোচনা আসবে, আগামী সপ্তাহে সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, তারা লোকজনকে নিয়ে আসবে, গুরুত্বপূর্ণ আলোচনা এগুলা খুব জরুরি। তাহলে ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির রায় মোতাবেক প্রত্যেক মুসলমানের সালাতুল জানাজা পড়া ফরজে কিফায়া, কিন্তু এর থেকে দুইজন আলাদা, এক শিশু আর একজন কি শহীদ। এবারে শহীদের সালাত আর তহিলের সালাতের ব্যাপারে এখানে কিছু দলিল পেশ করা হলো, বাকি আগামী সপ্তাহে আসবে। আল্লাহ আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দিন, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, কোরআন এবং সুন্নাহ থেকে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আর সে অনুযায়ী যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস বাসী যেন অন্তর্ভুক্ত করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه